الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الله الا الطيب ان الله امر المؤمنين بما امر به المرسلين يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ثم ذكر الرجل يطيل السفر اشعث واغبر ثم يمد يديه الى السماء فيقول يا ربي يا ربي ومطعم حرام ومشرب حرام وملبس حرام فأنى استجاب لذلك رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن حلال أم من حرام رواه البخاري যাবতীয় প্রশংসা ও যাবতীয় স্তুতিবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে শুধু সৃষ্টি করেননি আমাদের জন্য পবিত্র রুজির ব্যবস্থা করেছেন তারই জন্য যাবতীয় শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবীর শানে যিনি আমাদেরকে এই রুজির হালাল ও হারাম ভালো এবং মন্দ সবকিছু বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমাদের কাছে চিরদিনের মতো আমাদের কাছে সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা ভাজন হয়েছেন যদি তিনি না আসতেন আমরা জানতে পারতাম না কোনটা হালাল কোনটা হারাম কোনটা মানুষের জন্য উপকারী কোনটা মানুষের দেহের জন্য ক্ষতিকর কোনটা মানুষের নৈতিকতার জন্য উত্তম কোনটা অনুত্তম এ সব কিছু বিশদ ব্যাখ্যা কোরআন হাদিসের মাধ্যমে যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি সে শেষ নবী মহাবিপ্লবের মহান আয়োগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত আজকে মূলত ব্যবসার উপরে কথা বলবো, তবে সেখানে প্রাসঙ্গিকভাবে পুরো অর্থনীতির বিষয়টা চলে আসতে পারে। মানুষের জীবনের বেঁচে থাকতে গেলে খাদ্য প্রয়োজন। খাদ্য পেটে হজম হয়, ওখান থেকে পরিপাকতন্ত্রের মাধ্যমে দেহের সর্বত্র বিতরিত হয়। এই খাদ্য রক্ত হচ্ছে, মজ্জা হচ্ছে, চর্বি হচ্ছে, বীর্য হচ্ছে, মানুষের মস্তিষ্ক কোষে গিয়ে বুদ্ধিমত্তায় পিছনে শক্তি যোগাচ্ছে। যদি খাদ্য বন্ধ হয়ে যায় সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। আর এই খাদ্যটা যে ধরনের হবে তার প্রতিক্রিয়া সে ধরনের হবে। এজন্য আমরা নিজেদের পেটের বিবেচনায় খাদ্য খেয়ে থাকি। যাদের হাই প্রেশার আছে, যতই লো হোক না কেন সে গরু গোশ খাবে না, হাঁসের গোশ খাবে না, কারণ ওটা খেলে ওই খাদ্যের যে প্রতিক্রিয়া হবে সে প্রতিক্রিয়া তার জানার খাতরা হবে। প্রতিটি খাদ্যের একটা প্রতিক্রিয়া আছে। এই বিষয়গুলি আমরা আগে উপলব্ধি করতাম শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে, কিন্তু নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ডাইরেক্ট আসমানি নির্দেশ দিয়েছেন, যাতে আমাদের আর রিসার্চ করা লাগে না, আমরা বুঝতে পারি সবই। কোরআন পড়লে, হাদিস পড়লে পরিষ্কার হয়ে যায়, সেগুলো বিস্তারিত ইতিহাস আপনি কোরআন হাদিসে পাবেন। কতগুলো মূল নীতি খালি আমরা এখানে আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো পবিত্র বস্তুর মধ্য থেকে যা আমি তোমাদেরকে রুজি হিসেবে দুনিয়া পাঠিয়েছি। ওয়াশকুরুলিল্লাহ, এই পবিত্র খাদ্য ভক্ষণের পরে তোমরা আল্লাহর প্রশংসা করো, শুক্রিয়া আদা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে শুধুমাত্র তারই দাসত্ব করে থাকো, কাউকে শরীর যদি না করে থাকো, কারণ এই খাদ্য তৈরি করার ক্ষমতা মানুষের নাই। এটা স্রেফ আমার হাতে, অতএব একমাত্র আমাকে যদি তোমরা দাসত্ব করে থাকো তাহলে তোমরা শুকরিয়া আদা করো। এইটা বলার পরে এবারে কিছু হাদিস এর সঙ্গে যোগ করে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা কামা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে যেমন যে বিষয়টি তিনি নির্দেশ দিয়েছিলেন রসুলদেরকে, কি সেটা? সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ, তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো এবং নেক আমল করো, সৎকর্ম সম্পাদন করো। রসুলগণ কি বলা লাগে নাকি যে হালাল খাওয়া সৎকর্ম করো? রসুলগণ তো আসছে ওই কাজ। তো রসুলগণকে যে নির্দেশ আমরা দিয়েছিলাম, হে মুমিন সম্প্রদায়, তোমাদেরকে সে একই নির্দেশ দিচ্ছি। সুম্মা যাকারা রাজুলে, অথপর আল্লাহ রসুল একটা মানুষের উদাহরণ পেশ করলেন, ইউতিউল সফরা, যে লম্বা সফর করে এসেছে, আশ আসা আকবরা, চুল উষ্ক খুস্ক, সারা দেহে ধুলা মলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুই হাত আসমানের দিকে উঁচা করে প্রার্থনা করে বলছে, ইয়া রব্বে ইয়া রব্বে, হে প্রভু হে প্রভু। অথচ মাতআমু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, গুজিয়া বিল হারাম, চারটি বিষয় বলছে একসাথে। ওর পেটে যে খাদ্যটা আছে ওটা হারাম, পেটে যে পানিটা আছে ওটা হারাম, যে দেহে যে পোশাক পরে এসে ও পোশাকটা হারাম, গুজিয়া বিল হারাম, এবং তার পুরো দেহটা পরিপুষ্ট হয়েছে হারাম খাদ্য দ্বারা। এইগুলো থাকা সত্ত্বেও এইগুলো পেটের মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন আমাদের কাছে, জবাবটা আমরাই দিলে ভালো হয়, কিভাবে আল্লাহ কবুল করবে, মানে করবে না। রওয়া মুসলিম। এবারে মূলনীতি আকারে আসুন। বশির বলছেন রসুল আকরম সাল্লাম ইরশাদ করছেন, দেখো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যবর্তী অনেক কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, লা ইয়ালামুন কাসীরু মিনান নাস, বহু মানুষ সেগুলো জানে না। ফমান ওয়াকা ফিস শুবহাত, যে ব্যক্তি অস্পষ্ট সন্দিগ্ধ বিষয়ের মধ্যে পতিত হল, ওয়াকা ফিল হারাম, সে হারামে পতিত হয়ে গেল, এটা মূলনীতি পাওয়া গেল। যে বিষয়টা আপনি সন্দেহ মনে করছেন, এটা হালাল হারাম হালাল হারাম, এটা হয় না এরকম, এরকম যদি হয় আর ওই কাজ যদি আপনি করেন, আপনি হারামের মধ্যে পড়ে গেলেন, এটা একটা মূলনীতি পাওয়া গেল। এর সঙ্গে আরেকটা মূল্যতে যোগ করে নেন, ওয়ান হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা হাফেজতু রাসূলুল্লাহ হাফেজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা লিআন্নাস সিদকা তামানিয়াতুন ওয়াল কিযবা রিবাতুন। রাওয়াহু তিরমিজি আবু দাউদ ওয়ান নাসাঈ বিসনাদ সহীহ। আল্লাহ রাসূলের নাতি হাসান বিন আলী বলছেন, আমি আমার নানাজি রসুলের নিকট থেকে একটা হাদিস মুখস্থ করেছি, তখন তো ছোট ছিল, যখন আল্লাহ রসুল মৃত্যুবরণ করেন তখন হাসান বাচ্চা ছিল, কি করেছি হাদিসটা হলে এই ছোট্ট, দামা ইউরিবুকা মা লা ইউরিবুকা, তুমি সন্দিগ্ধ বিষয়কে নিঃসন্দেহের দিকে নিক্ষেপ করো, কারণ তামানিয়া সত্য জিনিসটা হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে, অল কিজবা রিব আল মিথ্যা ভিতর মধ্যে সবসময় সন্দেহ সৃষ্টি করে, যেটা হালাল মনের মধ্যে বলে দেয় ওটা হালাল, আর যেটা হারাম মনে ধাক্কা দেয় ওটা হারাম। এতই ফতোয়া চোটপাটে বাবা, মোবাইল অত্যাচার মেরে দিল আমার ছেলেটা, তো কান কালা হয়ে গেল মোবাইল ধরে ধরে, দিন রাত সমানে আসতেছে, প্রশ্নের কোনো শেষ নাই। যারা বেশি প্রশ্ন করে বুঝতে হবে হারার মধ্যে পড়ে আছে, ছোটখাটো বেড়ে কেন, নিজে নিজে অনেকটা ধরে নেওয়া যায়, একটা মূলনীতি কিন্তু এখানে পাওয়া গেল। যে বিষয়ে আপনি সন্দেহ মনে করবেন, যে ব্যবসার মধ্যে, যে খাদ্যের মধ্যে, বাস ছেড়ে দেবেন, ধারে কাছে যাবেন না, একটা মূলনীতি পাওয়া গেল, কারণ আল হালাল বাইয়ানুন হারামু বাইয়ানুন, হারাম স্পষ্ট হালাল স্পষ্ট, অস্পষ্ট যে বিষয়টি আছে ওটা আপনি ছেড়ে দিলেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان أمرت الزمان تمام شامن عرش لا يبال المرء ما أخذ منه مانوش توقع كربنا جاكن كسو پابه حاته آمن حلال أم من حرام إتا حلال نا حرام مانوش توقع كربنا پلی نينه بي رواه البخاري اسكال كتائي حدشنا تاكا پلی حلو হালাল হারাম দেখার দরকার নাই, চাকরি পেলেই হলো, ডিমান্ড যত লেয় তত দেব, ঘুষ পরিষ্কার ঘুষ, আলেম ওলামা জাহিল জহালা সবাই এতে জড়িয়ে পড়েছে, কি মাদ্রাসার চাকরি, কি কলেজের চাকরি, কি ইউনিভার্সিটির চাকরি, সব জায়গায় ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়া কোনো চাকরি নেই বাংলাদেশে, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর বিশেষ রহমত কার থাকে সে পায়, যার ভিত্তি হারাম তা পুরান সবটাই হারাম। সম্ভবত কবে বলেছিলাম আপনাদের সামনে একটি খোদবাতেই, যখন থাকতাম আমি হড়গ্রামে টিচার্স ট্রেনিং কলেজে টিচিং নিতে এসেছেন জনৈক শিক্ষক গাইবান্ধা থেকে, যদিও তিনি হানাফি সমাজের মানুষ কিন্তু তার মনে কিভাবে জানেন আমাদের প্রতি একটা ভক্তি তার আছে, তিনি কোন কর্মে সন্ধান নিয়ে নিয়ে আমার বাসায় গিয়েছেন। প্রশ্ন হলো এটাই যে স্যার, ইন্টারমিডিয়েটের সময় আমার ক্লাসে যে ফার্স্ট বয়, আমি তাকে দেখে অঙ্ক লিখি আর উনি অঙ্কটা ভুল করেন, তা আমি তার চাইতে কিছু নম্বর বেশি পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছি মাত্র দু নম্বরের জন্য, আমার ওই ভাইটি দু নম্বর কম পেয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছিল, সেজন্য তিনি আজকে স্কুলে চাকরি পান না, হাই স্কুলে আমি চাকরি পেয়েছি, তখন থেকে আমার মনে ধাক্কা দিচ্ছে, আমার ক্লাসে ফার্স্ট বয় আজকে মুদির দোকানদারি করছে, আর আমি 2 মার্ক পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম বলে আজকে আমি হাই স্কুলে চাকরি করে এখন টিচার ট্রেনিং কলেজে টিচার ট্রেনিং নিতে এসেছি, আমার কত টাকা পয়সা, আমার বাড়িতে কোনো অভাব নেই, আমার মনে ধাক্কা দেয় বারবার, আমার এই রুজিকে হালাল হচ্ছে। দেখে মানুষের মধ্যে ইমান ফেরে এরকমই হয়, প্রথম দিকে চিন্তা করে নেই, এখন বয়স হয়ে গেছে, মৃত্যুর ভয় এসছে, এখন চিন্তা করছে সর্বনাশ। কোথায় সে ইন্টারমিডিয়েট সময় তোমার বাচ্চা ছেলে 16-17 বা 18 বছর বয়স, আর এখন সে প্রৌঢ় বয়সে এসে ফতোয়া জিজ্ঞেস করছে আমার কাছে। একসময় প্রত্যেকের মধ্যে এই অনুভূতি জাগবে, যখন মৃত্যুর করুণ চেহারা সামনে ভাসবে, যখন বারবার আপনি মানুষের জানাজা পড়বেন, তখন আপনার নিজের মনে ধাক্কা দেবে, হায় আমিও তো একদিন এরকম ভাবে খাটিয়া শুয়ে এখানে আসবো, আমারও জানাজা তো অন্যেরা পড়বে। তো অন্যের জানাজা পড়ার আগে নিজের জানাজার কথা চিন্তা করা ভালো। যদি কারো ইনকামের ভিত্তি হয় হারাম, পুরো লাইফটা হারাম হয়ে যায়, সে বুঝে না বিষয়টা। তওবা করতে করতে কত তওবা করবেন, এজন্য দেখেছি আমরা বহু জায়গায় ঘটনা আছে যে সবকিছুই তিনি সাক্ষা করে দিয়েছেন। আবু বকর সিদ্দিকের একটা ঘটনা হাদিস এসছে যে তার গোলাম হাদিয়া দিয়েছে, উনি খেয়েছেন, যাই তুমি কোথায় দিয়েছ, তো বলছে আমি যখন মুসলমান হই নাই তখন আমি ঝাড়ফুঁক করতাম, ভবিষ্যৎ বলতাম মানুষকে, কাহিন ছিলাম, তো অনেক সময় খেটে যেত, আমি তো আন্দাজে কিছু বুঝি শুধু না কিছু, যাই বলতাম কোনটা খাটতো কোনটা খাটতো না, খেটে গেলে মানুষ ভাবত আমি বুঝি বড় একবারে পীরাউলিয়া হয়ে গেছে। তা আমার ভু হাদিয়া দিত লোকেরা, সে হাদিয়া থেকে আপনাকে নিয়ে আসছি। এই কথা শুনে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল দিয়ে বমি করতে করতে করতে করতে বলে, যতক্ষণ তোর খাদ্যের অংশ আমার দেহের ভিতরে থাকবে ততক্ষণ আমার বমি বন্ধ করবো না আমি। একটা ছোট্ট ঘটনা বললাম, কালি সাহাবে কেরাম এমনি ভাবে হিসাব করে চলতেন। আল্লাহ রাসূল বলছেন এমন একটা জমানা তোমার সামনে আসছে যখন মানুষ খালি নেবে ডানি বা তাকাবে না, আমিন হালালিন আমিন হারামিন, এটাকে হালাল না হারাম তাকাবে না, সেদিন কিন্তু আজকে এসে গেছে। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أطيب ما أكلكم من كسبكم وإن أولادكم من كسبكم رواه الترمذي وابن ماجه والنسائي بإسناد صحيح معاشة صدیقة رضي الله عنها বলছেন দেখো আল্লাহ রাসূল বলছেন তোমাদের সবচেয়ে উত্তম খাদ্য হলো যেটা তোমরা নিজ হাতে আয় করে থাকো। আর মনে রেখে দিও তোমাদের সন্তানরাও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। একই হাদিসে দুটো কথা কেন আসলো? এ সন্তানরা শুনে রাখো, তোমাদের বাবারা চিরদিন যুবক থাকবে না, চিরদিন তাদের ইনকামের সুযোগ থাকবে না, 65 বছর হয়ে যাবে রিটায়ার করবে, তোমার অসহায় হয়ে পড়বে, সন্তান তুমি এগিয়ে আসবে, বাপকে সারা জীবন সহযোগিতা করবে। একই সঙ্গে দুটো কথা বলার উদ্দেশ্য এটাই, সন্তান যেন না ভাবে আমার ইনকাম আমার, বাবার ইনকাম যা করে খাগা, জি না, সন্তানরা বাবার ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তানরা তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। শুধু আপনার টাকাটাই আপনার উপার্জন নয়, সন্তানটাও আপনার উপার্জন। সন্তান যত নেকির কাজ করে বাপ কবরে শুয়ে শুয়ে তার নেকি পায়, সন্তান যত পাপ করে বাপের আমল নামাতে যোগ হয়ে যায়। অতএব সাবধান, হ্যাঁ আল্লাহ তাজির ওয়াজিরাতুন ফিজরা উখরা, এটাও কোরআনে এসেছে, একজনের গোনার বোঝার একজন বইবে না, এটাও ঠিক, কিন্তু তার অর্জন তার নেকি কোন কোন বিষয়ে তার মৃত্যুর পরে পাবে। যেমন সন্তান যদি বাপের পক্ষ থেকে হজ করেন বা সাদকা দেন, সন্তান যদি বাপের জন্য দোয়া করেন, এগুলো মৃত্যুর পরেও সন্তানের জন্য পক্ষ থেকে বাপের জন্য জারি থাকে। তো যতদিন বাবা বেঁচে থাকবে সন্তানেরই দায়িত্ব হলে বাপ মাকে ভরণ পোষণের এবং যাবতীয় দায়িত্ব গ্রহণ করা। এই জন্য একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুটো কথা বলে দিয়েছেন, ইনকামের এই বিষয়গুলির পরে এবার আসুন কিছু মূলনীতির মধ্যে আমরা চলে যাই। ইবনে উমারা ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه ابن ماجه بإسناد حسن وصحيح لغيره আল্লাহ রাসূল বলছেন দেখো কাউকে ক্ষতি করো না ক্ষতিগ্রস্ত হয়ো না নিজে ক্ষতিগ্রস্ত হয় না বা অন্যকে ক্ষতি করো না হযরত আবু দাউদ বলছেন এটা ইসলামী অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি যার উপরে পুরো অর্থনীতিটাই আবর্তিত হয় মানুষের ক্ষতি হবে এমন কোন কাজ এমন কোন ব্যবসা করা যাবে না মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হব আমি এমন কোন কাজও মেনে নেওয়া যাবে না অন্য হাদিসে মূলনীতি আলোকে আসছে ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না ওয়া মান গাশানা ফালাইসা মিন্না রাওয়াহু মুসলিম যে ব্যক্তি আমাদের দিকে অস্ত্র উত্তোলন করল সে মুসলিম নয় অনুরূপভাবে যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করল সে মুসলিম নয় প্রতারণাই হল আজকের ব্যবসার মূল নীতি হয়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে ব্যবসায়ীরা ভালো জানেন যতটুকু আমরা পত্রপত্রিকা দেখি ভয়ঙ্কর ব্যাপার মানুষ পাগল হয়ে গেছে যাদের বেশি আছে তারা বেশি চায় যাদের নাই তারা অত চায় না এই জন্য অল্পে তুষ্ট থাকার চাইতে বড় সুখী মানুষ আর দুনিয়াতে নাই আল গেনা গেনান্নাস যার অন্তর বড় সেই হল সত্যিকারের ধনী মানুষ যার অন্তর ছোট পুঁটি মাছের মতো লক্ষ টাকার মালিক হলেও সে কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না বছরে একদিন জাকাত দিলে কি শুধু হবে আপনার দিলটা সবসময় খোলা রাখতে হবে মনে রাখতে হবে যে রুজির মালিক আমি নয় কোরআনের আয়াতটা বিশ্বাস করুন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন আল্লাহ বলছেন আসমানে তোমাদের রুজি বন্টন হয় এবং যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে রুজিটা দুনিয়ায় বন্টন হয় না রুজিটা আসমানে বন্টন হয় এবং আমাদের জন্মের সময় চার মাস যখন মায়ের গর্ভে ছিলাম তখনই আমার রুজি এখানে লিখে দেওয়া হয়ে গেছে কত টাকার মালিক আমি হব এটা তখনই লিপিবদ্ধ হয়ে আছে সেই রুজির এক টাকা কম থাকতে আমার মৃত্যু হবে না ওই রুজির চাইতে এক টাকা বেশি আমার হবে না যত আমি লাফালাফি করি অত আমার দায়িত্ব হবে হালাল পথে ইনকাম করা হারাম পথ থেকে বেঁচে থাকা এর মধ্যে যে যতটুকু রুজি আসবে ভাবতে হবে ওটাই আমার তকদির এই নিয়ন্ত্রণের বাইরে যখন যাবে ড্রাইভার সিটে বসে থাকে গাড়ি নিয়ন্ত্রণ করে যদি একটু বেখেয়াল হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবনের মতো শেষ হয়ে যায় ঠিক অমনি করে মুসলমানের জীবন চলবে ওই ড্রাইভিং সিটের ড্রাইভারের মতো হালাল হারামের মধ্যে মাঝখানে রাস্তা দিয়ে তাকে চলতে হবে শয়তান প্রতি মুহূর্তে আপনাকে আমাকে নিয়ে যাবে চেষ্টা করবে অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করবে সাবধান কোন অবস্থাতে হারামের সঙ্গে আপোষ করা যাবে না তাহলে আপনার রুজি যদি হালাল হয়ে যায় হারাম হয়ে যায় তখন কি হবে শুনে রাখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل جسد جاءت كل جنتا جسد غزي بالحرام রাওহুল বাইহাকী বি শুআবুল ঈমান বি ইসনাদিন হাসান ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে একটা হাদিস যথেষ্ট আমাদের সবার জন্য যখন এইগুলো সামনে আসবে তখন আশা করি কারো বিভ্রান্তি সুযোগ থাকবে না প্রতারণার সম্পর্কে যে হাদিসটা শুনলেন কত ধরনের প্রতারণা হতে পারে এটা আপনারাই ভালো জানেন তো বর্তমানে যে বিষয়টি সবার সামনে এসে গেছে দারুণভাবে পত্রিকা খুললেই দেখা যায় গত পরশুদিন রাজশাহীতে ১২টা কোম্পানির নাম দিয়েছে হাই হাই কোম্পানি রাতারাতি কোটি টাকার মালিক বানিয়ে আপনার সমস্ত দারিদ্র বিমোচন করা হবে এই লোভে হাজার হাজার বেকার যুবক চলে যাচ্ছে বিভিন্ন কোম্পানির খপ্পরে পড়ে যখন কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে কোম্পানির হঠাৎ একদিন সাইনবোর্ড গায়েব বগুড়াতে ১০ নিয়ে পালিয়ে গেছে কি উনি পেটু নাকি নাম আর খবরই নাই সরকারের প্রশাসন যত লুজ হয় দেশে দুর্নীতি তত তীব্র হয়, প্রশাসন যন্ত্র কতটুকু আছে তা তো আপনারা বুঝতেই পারছেন, কেউ আল্লাহর রহমতে দেশ চলছে, আইন কানুন সব বই কেতাবে লেখা আছে, বাস্তবে কিছুই নাই। যে যত পারে তত দুর্নীতি করো, সরকারের রেজিস্ট্রেশন নিয়েই তারা দুর্নীতি করে যাচ্ছে। MLM মাল্টি লেভেলিং মার্কেটিং সারা দুনিয়া ছড়িয়ে গেছে, পিরামিড ব্যবসা, আস্তে আস্তে পিরামিডের চূড়ায় যখন উঁচায় ওঠে, ওরকম ভাবে আপনি ওইখানে যোগ দিলে আপনার টাকা পয়সায় ওর উঁচু হতে হতে হিমালয় পর্বত মতো হয়ে যাবে, আপনার টাকার কোন হিসাব আর থাকবে না। এই লোভে অসংখ্য বেকার তরুণ যুবক দৌড়াচ্ছে সেদিকে, ঘরে বসে ল্যাপটপ টিপে বহু টাকা ইনকাম করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা। অধিকাংশ MLM এর নতুন নতুন ধরন, যখন যে ধরনটা ব্যান্ড করে সরকার, ওরা আর একভাবে অন্য কায়দা বেরিয়ে আসে, পদ্ধতি কিন্তু একই। পুঁজিবাদী অর্থনীতির নানাবিধ রূপ আছে, হিংস্র অক্টোপাসের মতো এরা মানুষকে রক্ত শোষণ করে। পুঁজিবাদী অর্থনীতির তীর্থভূমি আমেরিকা পর্যন্ত এই MLM কোম্পানিকে ব্যান্ড করেছে 2008 সালের মার্চ মাসে, অথচ ওই কোম্পানি ঢুকেছে এখন বাংলাদেশে অন্য নামে। 2000 সালে যখন প্রথম জিজিএন শুরু হয়ে গেল, তখন আমরা আত্মহারিকের বিরুদ্ধে লিখলাম, বন্ধ হয়ে গেল। আবার শুরু করলে ডেস্টিনি, আবার লিখলাম। এখন বহু বিবাদে পড়ে গেছে এইসব মানুষগুলা, সরাসরি সামনে আসে না, পিছনে অনেক কথা আমাদের বিরুদ্ধে বলে। আপনাদের খেয়াল শুনিয়ে দেওয়ার জন্য বলে রাখি, রাজশাহী এমন একটি শহর, আলহামদুলিল্লাহ এখানে একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের অবস্থান। মার্কেটিং বিষয়ে আমরা যখন তাহারিকে ফতোয়া দেই, শুধুমাত্র আমরা আলমারা বসে ফতোয়া দেই না, এই সঙ্গে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসরদের কাছ থেকে আমরা আগে ফতোয়া সংগ্রহ করি। ওই সমস্ত কোম্পানির সমস্ত বইপত্র নিয়ে এগুলো ওই প্রফেসরদেরকে পাঠিয়ে দিই, এক মাস দু মাস তারা পড়েন, তারপর যাচাই বাছাই করে একটা রিপোর্ট আমাদেরকে দেন। মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে লিখিত তথ্য পাওয়ার পরে আমরা তখন কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেই। এত সহজে তাহারিকে ফতোয়া আসে না, মনে রাখবেন। অর্থনীতির বিষয়ে যতগুলো ফতোয়া যায় অধিকাংশই মনে রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে, আমরা তাদের কাছ থেকে আগে শুনি আসলে এগুলো কি, তারপরে আমরা কেন হাত দেই। আজকাল অত্যন্ত চালাকির সঙ্গে তারা কাজ করছে, আপনাদের মতো মুসল্লিদের পিছনে লেগে গেছে এখন এরা। টুপি দাড়ি সরকার কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস, টুপি দাড়ি মানেই জঙ্গি, কিন্তু অর্থনীতি যারা করেন, ব্যবসা যারা করে, এদের কাছে টুপি দাড়ি হচ্ছে লোভনীয় শিকার। তাদের অনুষ্ঠানে যদি আপনি একবার যদি বসেন কোন কর্মে, আপনার ভিডিও নিয়ে সারা দুনিয়ারও ছড়াবে। এবং তারপরে লোভনীয় শিকার হল আলেমরা, আর আলেমদের মধ্যে যারা মদিনার ডিগ্রি আছে তাহলে তো পোয়া বারো, সাবধান হয়ে যান। প্রতারণার নব নব রূপায়ণ হচ্ছে। গত সপ্তাহে শুনলাম দক্ষিণ অঞ্চলে একটা বিখ্যাত পীর, যার বিশাল মিছিল ঢাকা কাঁপিয়ে দেয়, সেই পীরের ছোট ভাইনার ছেলে আর একটা NGO খুলেছে, ঠিক ওই একই কায়দার, অন্য নাম দিয়ে, শুধু নামের পরিবর্তন হচ্ছে। আমাদের বহু টুপি দাড়িওয়ালা কর্মী ঢুকে গেছে তার মধ্যে, দুদিন আগেও যে মিটিং আসার পয়সা পাইত না, শুনতে পাচ্ছি এখন সে 1.5 লক্ষ টাকা দেওয়া সাইকেল চড়ছে, হুন্ডা, এক দু তিন মাসের সময় লাগে নাই, কোথার থেকে আসে এগুলা। এইভাবে রাতারাতি বড়লোক হওয়ার রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যারা, এরা নিঃসন্দেহে প্রতারক, মনে রাখবেন। ওয়ান আবিদ বিন রিফাআ আন নাবিয়্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আত-তুজ্জার মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা মা আল ফুজ্জার ইল্লা মান মানাত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, রাওয়াহু তিরমিজি আবু দাউদ আন নাসাঈ বিসনাদিন সহীহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যত ব্যবসায়ী তোমরা আছো কিয়ামতের মাঠে তোমরা ফাসেক ফাজেরদের সঙ্গে উঠবে। অধিকাংশ ব্যবসায়ী মানুষকে ধোকা দেয়, ইল্লা মানে তাকা, কেবলমাত্র ওই ব্যবসায়ীগুলো ছাড়া যারা তাকওয়াশীল, আল্লাহকে ভয় করেছিল ব্যবসায় করার সময়, ও বাররা নেক কাজ করেছিল, কোন অবস্থায় লোভের কাছে মাথা নিচু করেনি, ও সাদাকা সর্বদা সত্য কথা বলে খরিদ্দারকে মাল বিক্রি করেছে, ফাঁকে ঝুঁকি দেয় নাই, এই লোকগুলো ছাড়া আর সবগুলো ফাজরদের সঙ্গে হাসর হবে। ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والشهداء والصديقين رواه الترمذي ابن ماجه بإسناد صحيح لغيره রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যারা সত্যবাদী প্রকৃত ব্যবসায়ী, সুদুক সত্যের উপরে নির্ভরশীল যে ব্যবসায়ীরা, আমিন আমানতদার যারা, বিশ্বস্ত যারা, তারা কিয়ামতের দিন নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে থাকবে বলেন সুবহানাল্লাহ। মিকদাদ বিন মাদি কারিব শুনে রাখো, আল্লাহর নবী দাউদ বিশ্বের শ্রেষ্ঠ বাদশাহ সত্ত্বেও নিজ হাতে তিনি কাজ করে খেতেন, তিনি কখনই সরকারি বেতন নিতেন না। অতএব তোমরা নিজের হাতে সৎ ব্যবসা করো, তোমরা একদিন হয়তো বা দাউদের সঙ্গে তোমাদের জান্নাত হতে পারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ব্যবসায়ী ভাইদেরকে প্রতারণা থেকে বেরিয়ে এসে সত্যিকারের সঠিক এবং সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন, এবং আপনারা হালাল মালের মাধ্যমে এদেশে যেন হালাল অর্থনীতির একটা প্রবাহ সৃষ্টি হয়ে যায়, হারামিরা যেন আস্তে আস্তে পিছিয়ে চলে যায়, রাতারাতি তিনতলা পাঁচতলা দশতলা বিল্ডিং মালিক হচ্ছে, পাশে মানুষ না খেয়ে মরছে, তাকে পাঁচ টাকা সে দান করতে চায় না, কেউ চাইলে বলে মাফ করো মাফ করো, এই সমস্ত মানুষগুলোকে এদেশ ধ্বংস হয়ে যাওয়া উচিত দুনিয়া থেকে। যে দেশের মানুষ মতো 250 টাকা সন্তান বিক্রি করে, সে দেশের মানুষ দশতলা পাঁচতলা বিল্ডিং মালিক হয় কি করে? এদেশের রাজনীতিবিদরা দুদিন যদি একটু পার্লামেন্টের মেম্বার হতে পারে অথবা ইউনিয়ন কাউন্সিল মেম্বার হতে পারে, দেনান দেয়ার 5 বছর সময় লাগে না, 2 বছরই কোটিপতি হয়ে যাচ্ছে, বিশাল বিশাল বাড়ির মালিক হয়ে যাচ্ছে, কোত্থেকে আসে এগুলো সব? হারাম ঘরের দল, এরা জনপ্রতিনিধি, এর হারামের প্রতিনিধি, সারা দেশটাকে লুটপাটকে শেষ করে দিল। সাবধান, হারাম ব্যবসায়ী দুনিয়া তুমি পাঁচতলা বিল্ডিং মালিক হবে, কিয়ামতের মাঠে তুমি সবচেয়ে নিকৃষ্ট ফাজেদদের সঙ্গে তুমি উঠবে, আল্লাহ পাক তোমাকে কোনদিন ক্ষমা করবে না। দুটো হাদিস পাশাপাশি বললাম, মনে রাখার চেষ্টা করবেন, সৎ ব্যবসায়ী নবীদের সঙ্গে থাকবেন, অসৎ ব্যবসায়ী ফাসেদদের সঙ্গে থাকবেন, কেউ ঠেকাতে পারবে না আপনাকে, কোন সুপারিশ তুমি কাজে লাগবে না। এবার আসুন দুটো মৌলিক অর্থনীতির কথা বলে দিই, ইসলামী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি, তিনটি অর্থনীতি সারা পৃথিবীকে চালু আছে। মূলত দুটি অর্থনীতি, একটা পুঁজিবাদী অর্থনীতি, একটা ইসলামী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির কাজই হচ্ছে ব্যক্তি স্বাধীনভাবে পুঁজি সঞ্চয় করবে, তার এই ব্যক্তির স্বাধীনতায় বাধা দেওয়ার ক্ষমতা সমাজেরও নেই, রাষ্ট্রেরও নেই। আমার জমি আছে 1000 বিঘে, আর একজনের কিছু নেই, আমার পাশে বসে আছে। ইসলামী অর্থনীতি বলবে, এই 1000 বিঘা জমির মালিক, তোমার সন্তানদের জন্য, পরিবারের জন্য যেটা প্রয়োজন সেটা রেখে বাকিটা সরকারে বাজেয়াপ্ত হবে, সাধারণ গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। পুঁজিবাদী অর্থনীতি বলবে, ও নিজে যত খুশি তত ইনকাম করুক, লোকে না খেয়ে মরুক, তাতে ওর কি যায় আসে। এই দুটো অর্থনীতি পাশাপাশি রাখুন। ওমর ফারুকের কড়া শাসনের সামনে আরবের পুঁজিবাদীরা মাথা উঁচু করার ক্ষমতা হয় নাই, আর সেজন্যই 10 বছরের মধ্যে 1,20,000 এরিয়ার বিশাল ইসলামী খেলাফতের মধ্যে কোথাও কোনো গরিব খুঁজে পাওয়া যেত না, জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। অথচ দুদিন আগেও যে আরবে ধনী আর গরিবের পাহাড় পুরাণ বৈষম্য ছিল। পুঁজিবাদী অর্থনীতির বড় হাতিয়ার হচ্ছে সুদ। সুদ জোকের মতো শোষণ করে, 100 টাকার লোন দিলেন, কোনো কাজ কাম নেই, ঘরে বসে লুডু খেলেন, 110 টাকা মাসের শেষে পেয়ে যাবেন, ওইটার সঙ্গে চক্রবৃদ্ধি হারে সুদ, পরবর্তী মাসে যখন সুদ দেবেন 110 টাকার 10% দেবেন, দিতে পারলেন না, ১২০ হয়ে গেল, এবার ১২০ টাকা 10%, এমনি করে করে চক্রবৃদ্ধি হারে সুদ, আদাফা মুদাফা কোরআনের ভাষায়। এইগুলো সে যুগ যুগ ধরে চলে আসতেছে। মুসার আমলে তার চাস্ত ভাই কারুন এই পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় মাস্টার ছিলেন। মুসার অনুসারে বলতে, হে মুসা, তোমারই তো ভাই, দেখো কত টাকার মালিক, তুমি তো নবী, তুমি আমাদের টাকা পয়সা এনে দাও না কেন? মুসা বলছেন, লা তাফরাহু, বেশি খুশি হও না, কেয়ামতের মাঠে কারুন আর খুশি থাকবে না, ও টাকা ওকে কোনো উপকার করবে না। হ্যাঁ, দেখা গেছে জীবদ্দশায় কারুন কিভাবে মাটি তাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে, চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও, কেউ আর তাকে বাঁচায় নাই। নিজের সামনেই সমস্ত টাকা পয়সা ধন দৌড়া মনি মুক্তা সোনার উপর গাড়ি গাড়ি রেখে চলে গেল, তার কোনো উপকারে লাগে নাই। অথচ মুসা সারা বিশ্বে নন্দিত, প্রশংসিত, সম্মানিত, সকল মানুষের কাছে শ্রদ্ধেয় মানুষ, আর কারণ সবার কাছে নিন্দিত, ধিকৃত, সবার কাছে বাজে লোক একটা। টাকা থাকলেই সম্মান হয় না, বিষয়গুলো সামনে রাখুন। পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতি ইকোনমিক ইকুইটির নাম, ইসলামিক ন্যায় বিচারের নাম, একজন খাবে আর একজন খাবে না, এটা তো ন্যায় বিচার হতে পারে না। অতএব আপনার যখন আল্লাহ বহু দিয়েছেন, আপনার একটা অংশ গরিবকে দান করুন। যাকাত ফরজ করা হয়েছে, এই জন্য ৪০ ভাগের এক ভাগ অবশ্যই আপনাকে গরিবকে দিতে হবে। এরপরও যদি দেখা যায় যে গরিবই দূর হচ্ছে না, মানুষ না খেয়ে মরছে, ধনীর ওই ধনের অংশ থেকে অবশ্যই গরিবকে দিতে হবে, যদি না দেয় রাষ্ট্র তাকে বাধ্য করবে দেওয়ার জন্য। এটাই হল ইসলামী অর্থনীতি। এই জন্য ভয়ে দেশে ইসলামী অর্থনীতি চায় না আমাদের বড় লোকেরা, ও যদি হয় তো আমাদের সব গোলমাল হয়ে যাবে। ইসলামী অর্থনীতিতে কেউ না খেয়ে থাকবে না, আসমান জমিনের এই পার্থক্য হবে না, অবশ্যই আপনার ধনী বা গরিব পার্থক্য থাকবে। বৈষম্যহীন যে কথা বলে এটা ছেড়ে ধোকাবাজি কথা, ধনী এবং গরিব থাকবেই কিন্তু না খেয়ে থাকবে, গরিবের ঘরে আলো জ্বলবে না, এটা কশ্চিনকালও সম্ভব নয়। ইসলামী অর্থনীতিতে এই বরকত আছে। সেজন্য ওমর ফারুক মৃত্যুর আগে বলছিলেন, এখন আমার কাছে যে বিষয়টি পরিষ্কার হয়েছে, আগে যদি পরিষ্কার হতো তাহলে আমি এই সব বড়লোকদের ধন ছিনিয়ে নিয়ে গরিবদের মধ্যে আরো বেশি বেশি করে বিতরণ করে দিতাম। তিনি মৃত্যুর আগে বলছিলেন, আমার মনে চায় আরব দেশে যদি কোনো পশু পালকও থাকে যে পাহাড়ে বিচরণ করে, আমি তাকেও রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দিব যেন কেউ অর্থ কষ্টে না ভোগে। সেই দিন কোথায়? ১০ বছরে ওমর যা পারল, ৪০ বছরে বাংলাদেশ কেন পারে না? ওমরও মুসলমান ছিল, বাংলাদেশের সরকার মুসলমান, সে কি মুসলমান ছিল? আর তোমরা কোন মুসলমান? তোমরা হল ইহুদি নাসারা দালাল, তোমরা কখনোই রসুলের ইসলাম গ্রহণ করো নাই, মুখে খালি জশ্নে জুলুসে মিলাদুন্নবী করো, কাজের বেলায় কোরআন হাদিস মানো না। ওমর ফারুক মিলাদুন্নবী করেন নাই কিন্তু কোরআন হাদিস মেনে চলেছিলেন বলেই মুসলমানদের ভিতর থেকে যাবতীয় দারিদ্র বিমোচন হয়ে গেছিল মাত্র ১০ বছরের মধ্যে। এটা হল ইসলামী অর্থনীতি। যাকাত দিতে হবে আপনাকে বাধ্য। আপনার যখনই মৃত্যু হয়ে যাচ্ছে, আপনার বিশাল অঢেল সম্পদ ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে সন্তানদের মধ্যে, হতে পারেন আপনি কোটিপতি, যখনই বিতরণ হয়ে গেল ছেলে মেয়ে সবার মধ্যে, আর কিন্তু এক জায়গায় ধন থাকলো না, ভেঙে গেল। এজন্য পুঁজিবাদী অর্থনীতি কি বলে জানেন? যদি কারো সন্তান যদি ছেলে এবং মেয়ে থাকে, শুধু ছেলেই সব সম্পত্তি পাবে, কারণ মেয়ে তো পরে বাড়ি যাবে। আর যদি ছেলে মেয়ে কিছুই না থাকে, তখন অন্য দেশ থেকে সন্তান কিনে এনে রাখতে হবে যেন আমার সম্পত্তিগুলো টিকে থাকে। আজকাল প্রায় পেপার খুলে দেখবেন ওরা ভারতে আসে, এই যে দত্তক পুত্র নিয়ে টাকা দিয়ে খরিদ কিনে নিয়ে চলে যায়, উদ্দেশ্য একটাই, আমার সম্পদ কেউ যেন নিতে না পারে। এটা হল পুঁজিবাদী অর্থনীতি। ইসলাম এটাকে কখনোই বরদাস্ত করে নাই। আল্লাহ বলেন, তোমার টাকার মালিক তুমি নয় আমি, টাকার মালিক কোন মানুষ নয়, আমি তোমাকে টাকা দিয়েছি পরীক্ষা করার জন্য, দেখি তুমি কি করো, খালি নিজে খাও নাকি অন্যকে দাও। ইয়া বনি আদম আনফেক উনফেক আলাইক, এই আদম সন্তান তোমরা আল্লাহর পথে খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। ওয়াইন তুহসি, আর যদি আমার পথে খরচ করার সময় গণনা করো, তাই তো দেখি কত আছে কত গেল, হিসাব যদি করা শুরু করো, অহসি আলাইক, আমিও তোমাকে রুজি দেওয়ার সময় গণনা করবো বেটা। ভেবেছ তুমি টাকা কামাই করো, টাকা আমি দিতে পারে, এজন্য তুমি পাও। ইসলামী অর্থনীতিতে টাকার মালিকানা আল্লাহ, পুঁজিবাদী অর্থনীতিতে টাকার মালিকানা আমার। এই আমার এবং আল্লাহর মধ্যে মৌলিক পার্থক্য আছে, আপনি বুঝতে পারছেন নিঃসন্দেহে। যখন আপনার সামনে এই হাদিসটা বলা হবে নিশ্চয় সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রসুলকে শুনিয়ে বলছেন, হে বনু আদম শোনো, কেয়ামতের মাঠে আমি তোমাকে ডেকে ডেকে বলবো, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম ফকিরের বেশে, তুমি আমাকে সেদিন যদি খাওয়াতে তাহলে আজকে আমি তুমি তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিতাম। আমরা তখন বলবো, হে আল্লাহ আপনি কবে গেলেন আমার বাড়িতে ফকির হিসাবে, তা তো জানি না। তাহলে হ্যাঁ, মনে করে দেখো অমুক দিন তোমার বাড়িতে আমি গেছিলাম ফকিরের বেশে, তুমি বলেছিলে বাবা মাফ করো আজকে খাওয়া দাওয়া নাই, অথচ তোমার হাড়িতে খাওয়া ছিল, তোমরা পাঁচজন খানেওয়ালা ছিলে সংসারের, পাঁচজনের মধ্যে থেকে কি একজন খাওয়া দেওয়া যেত না? একজন মুমিনের খানা দুদিনে খায়, দুজন মুমিনের খানা চারজনে খায়, চারজন মুমিনের খানা আটজনে খায়, কাফের সাত পেটে খায়, আর মুমিন কি করে? উল্টা না, একদম উল্টা। কাফের পেট বুক বেশি, অতএব যদি সেদিন আমাকে দিতে তুমি আজকে পেতে। আমি গেছিলাম তোমার বাড়িতে রুগী হয়ে, আমার রোগ পরিচর্যা তুমি করো নাই, আমার রোগ ওষুধ কেনার জন্য পাঁচটা টাকা তুমি আমাকে দাও নাই, যদি সেদিন তুমি আমাকে পরিচর্যা করতে হে মানুষ, তাহলে আজকে কেয়ামতের দিন আমি তোমাকে পরিচর্যা করতাম, তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিতাম। এই হাদিসগুলো সামনে রাখুন। যখন বাড়িতে ফকির আসবে, যখন অভাবগ্রস্ত আত্মীয় স্বজন আসবে, মনে রাখবেন ও কিন্তু আত্মীয় স্বজন নয়, এসে আল্লাহর পক্ষ থেকে এসেছে। যদি ওকে না দেন আল্লাহর আরশ কেঁপে যাবে, আপনাকে কেয়ামতের মাঠে ঠিক আল্লাহর প্রতিশোধ নিয়ে নেবে। অতএব রুজির মালিক আপনি নন আল্লাহ, আপনি দেন দিয়ে যান, দেখেন কোন দিক দিয়ে চলে আসবে, আপনি টেরই পাবেন না। মিন হাইসুল্লাহ ইয়াতাসিল, আল্লাহ বলছে আমি কিভাবে তোমাকে দেব তুমি তো জানতে পারবে না, তোমার হিসাব আলাদা আমার হিসাব আলাদা। আল্লাহ দেখায় মানুষের অন্তর, আল গেনা গেনার নফস, সচ্ছলতা হলে মানুষের হৃদয়ের সচ্ছলতা। এজন্য আখির জামানে আমরা এসে গেছি, খুব সাবধানে থাকতে হবে। আজকে মানুষ এত ব্যস্ত যে ব্যস্ততার জন্য তার কিছুই করার সময় নাই। হ্যাঁ, খেলা দেখার সময় আছে বাংলাদেশে, হাই রে আল্লাহ কাল একটা খেলা হয়ে গেল না, হাই রে বাঙালি, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী আর এক বুড়ো নেতা সব হাজির, এদের দুনিয়ার কাজ কম নাই। এরা দু মিনিট কোরআন পড়ার সময় পায় না নেতা নেত্রীরা, এরা জীবনে কোন তফসির দেখার সময় পায় না, খেলা দেখার জন্য আট ঘন্টা বসে থাকতে পারে। কোন দেশে বাস করছি আমরা? আল্লাহ রাসূল বলছেন, দেখো ইয়া বনি আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, ইল্লাম তাফআল তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, খালি করে নাও। কি করবো তাহলে? আমি তোমার হৃদয়কে ঘৃণা সচ্ছলতা দ্বারা ভরে দেব, ওয়াসুদ্দা ফাকরাক, তোমার অভাবকে আমি মুক্ত করে দেব। ওই লামতা ফাল, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করতে না পারো, মনে রেখে দিও, অমলো ইয়াদাকা ফাকরাক, তোমার হাত দুটাকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওলা আসুদ্দা ফাকরাক, এবং কশিন কালেও তোমার ফকিরি তোমার অভাব আমি দূর করব না। আমলাও এদাকা শোগলান, এত ব্যস্ততা তোমাকে দিব যে তুমি ওটা ফাঁকি পাবা না। তাই কি আমাদের হচ্ছে না? এত কিছু আছে সময় নাই। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাপনারা সারাদিন কত ঘুমাইছে, বিকেলবেলা সকালবেলা হয়েছে জাল ঘাড়ে করে বিলি চলে গেছে, মাছ মেরে এনেছে, যাও মাছ রান্না করো, নিজে খাবে পৃথিবীর সবাইকে দেবে। আমি তোমার আব্বাকে দেখেছি নৌকা ভরে মাছ আনবে, পাখি মেরে আনবে, বাড়ি আসতে আসতে দু তিনটা আচার সব খতম, মানে গ্রামের যত লোক পাইছে পাশে সবাইকে দিছে, বাড়ি আসতে আসতে নিজের আর নাই। এই যে একটা উদারতা ছিল সে যুগে, আল্লাহ রুজিও তেমন দিতেন। আর এখন এত কিছু পাচ্ছি অথচ কারো পেট ভরে না। আগে এক বিঘা জমিতে আট মন ধান হতো, মানে এক বিঘা জমিতে পঞ্চাশ মন ধান হয়, এরপর পেট ভরে না। ওই যে আল্লাহর ইবাদতের জন্য সময় নাই, সময় আছে অন্য কাজে, এই কাজে সময় নাই। ইয়া বনি আদম, এই খবরদার, এই আদম সন্তান সাবধান হয়ে যাও, আমার ইবাদতের জন্য আগে সময়কে খালি করে নাও, তাহলে আমি তোমার হাত দুটাকে তোমার হৃদয়কে সচ্ছলতা দিয়ে ভরে দেব এবং তোমার যাবতীয় অভাবকে আমি পূর্ণ করে দেব। আর যদি আমার জন্য তুমি সময় দিতে ব্যর্থ হও, মনে রেখে দিও আমলাও সাদরাকা সগলান, আমি তোমার হাত দুটাকে সগল দিয়ে অর্থাৎ ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওলা আসদ্দা ফকরাক, কখনোই তোমার অভাবকে আমি পূর্ণ করব না। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, বাদরু বিল আমাল কাবলা ইয়াকুন আই ইউমসি রাজুলান আই ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউর রাজুল দীনহু বি আরাজে দুনিয়া। রাওয়াহু মুসলিম। হে মানুষ, দ্রুত নেক আমল সম্পাদন করো মৃত্যু আসার আগেই, কারণ মনে রেখে দিও সেই দিন আসছে তোমার সামনে, যেদিন সকালবেলা মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করবে, সন্ধ্যাবেলায় সে কাফেরে ঘুমাবে, আর সন্ধ্যাবেলায় মুসলমান হয়ে ঘুমাবে, সকালবেলা সে কাফের হয়ে উঠবে। সেদিন মানুষ অ্যাবিউর রাজুল দিন হবে আরাজ দুনিয়া, সেদিন মানুষ দুনিয়ার বিনিময়ে তার দিনকে বিক্রি করবে। আল্লাহ রাসূলের সাবধান বাণী মনে রাখবেন, ধর্ম নেতারা ধর্ম বিক্রি করছে, হাদিসে স্পষ্ট থাকা সত্ত্বেও তারা হাদিস মানে না, মজহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, বাপ মার দোহাই দিয়ে, মুরব্বির দোহাই দিয়ে প্রকাশ্য বখাশ্য হাদিসকে অগ্রাহ্য করে চলে যাচ্ছে। এই সমস্ত মৌলবীদের অবস্থা কি হবে? এরা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করছে না? মিলাদের অনুষ্ঠান হচ্ছে, লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে, যত হালুয়ার ওটা বিরিয়ানি আপনি খেয়ে নিচ্ছেন, কিসের জন্য খাচ্ছেন? দিন বিক্রি করছেন, দুনিয়া কামাই করছেন। সেদিন কনসার্ট সম্মেলনে অনেক প্রশ্ন করেছে, একটা প্রশ্ন এরকম ছিল, হুজুর মিলাদ পড়া কি হবে, এটা জায়েজ না নাজায়েজ? আমি বললাম, বাবা ঠিকই আছে, যে মৌলবী মিলাদ পড়তে আসে ওকে জিজ্ঞেস করো তার নিজের বাড়িতে জীবনে কয়টা মিলাদ পড়েছে। লোকের বাড়ি পড়িবার নিজের বাড়িতে কখনই ও পড়ে না, কারণ নিজের বাড়ি পড়লে টাকা পায় না। আর দু নম্বর মেডিসিন, যদি তোমার বাড়িতে মিলাদ পড়তে যায় খাওয়া দাওয়ার টাকা দিও না, দেখি কতদিন মিলাদ পড়ে। ও এই সমস্ত হারামখোর মৌলবীরা দিন বিক্রি করার দুনিয়ার বিনিময়, ঠিক ওখানে নয়, রাজনীতিবিদরা দিন বিক্রি করে দুনিয়ার বিনিময়ে, ভোটের সময় তসবি নিয়ে মাথায় টুপি দিয়ে এসে বলে একেবারে উজু থাক না থাক জামাতে অংশগ্রহণ করে, ভোট পেয়ে গেল এইবার ইসলামের বিরুদ্ধে জবাই করা শুরু করে দিল, সুদ হালাল করে দিল, ঘুষ হালাল করে দিল, জেনে ব্যবসা হালাল করে দিল, পাঁচ বছর মধ্যে তো গায়ে হাত দিতে পারবেন না আপনি। ফলে সর্বত্র প্রতারণা চলছে, সাবধান, যেন দিন যেন বিক্রি না হয় দুনিয়ার বিনিময়ে। আল্লাহ নবীর এই হাদিসটা সবসময় মাথা রাখার চেষ্টা করবেন, আমরা যে যেখানে আছি যেন দিনের সঙ্গে প্রতারণা না করি, এবং আমাদের রুজিটা যেন হালাল হয় সে বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে। লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। অতএব হে ব্যবসায়ী ভাইরা, ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করবেন না। হে চাকরিজীবীরা, চাকরি করার সময় নিজের কাজে ফাঁকি দিবেন না। হে শ্রমজীবীরা, অন্যের ঘরে শ্রম দেওয়ার সময় মালিককে ফাঁকি দিবেন না। ঠিক অমনি করে হে মালিকেরা, শ্রমজীবী শ্রম দেওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মজুরি পরিশোধ করবে। কাজ নেই, কাম নেই, হরতাল করব, ধর্মঘট করব, বেতন ঠিক পুরোপুরি নেব, এটা কি হালাল হবে নাকি? কোথায় আছেন আপনারা? এত ফতোয়া দিলে হবে না তো। খুবই সাবধান, যতটুকু করবেন ততটুকু পাবেন, না দিলে মালিক অবশ্যই গুণাগার হবে, কিন্তু আপনাকেই অবশ্যই আপনার শ্রম পূর্ণ মাত্রা দিয়ে দিতে হবে, তাহলে আল্লাহর কাছে হয়তো আমরা ভালো থাকতে পারবো। হাদিস দুটো পাশাপাশি বললাম, মনে রাখবেন প্রত্যেক ব্যবসায়ী কিয়ামতের মাঠে ফাসেক ফাজেদদের সঙ্গে উঠবে, ইল্লা মানে তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, যে ব্যক্তি মোত্তাকি ছিল ব্যবসায়ের সময় এবং নেককার ছিল এবং সত্যবাদী ছিল, তাদেরকেই শুধুমাত্র মুক্তি দেওয়া হবে। আর সৎ ব্যবসায়ী আল্লাহর রাসূল বলছেন, না সাদুকুল আমিন যারা আমানতদার ব্যবসায়ী, সততা সম্পন্ন ব্যবসায়ী যারা হবেন, আলহামদুলিল্লাহ কেয়ামতের দিন তারা নবীদের সঙ্গে থাকবেন, সিদ্দিকদের সঙ্গে থাকবেন, শহীদদের সঙ্গে থাকবেন। আমরা কি পারি না হালাল ব্যবসায়ী হতে? আমরা কি পারি না নিজের আমলটাকে, নিজের মালটাকে, নিজের সম্পদটাকে সত্যিকার অর্থে হালাল করে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে? যতই আপনি আমার জানাজা পড়ুন, আমার দেহ যদি হারাম খাদ্য দ্বারা গঠিত হয় আপনার জানাজায় কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে সত্যিকার অর্থে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন, মৃত্যুর আগেই যেন আমরা তওবা করে মরতে পারি এবং আমাদের যাবতীয় রুজি যেন হালাল করে আমরা দুনিয়াতে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।